উম্মুল কুরা তথা মক্কার সিংহ তরণে ও কার পদধ্বনি, ও কার পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে বারংবার? তিনি রাসূল, মহান রাসূল, রাহমাতুল্লিল আলামিন, যার শাফাআত ছাড়া কিয়ামত দিবসে থাকবে না কারো কোনো উপায়। নবী মুহাম্মদ, প্যারা নবী, নবী শিরোমণি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি। মক্কা দেশে জন্ম তাহার, ইসলাম হলো তরিকা, মক্কা দেশে জন্ম তাহার, ইসলাম হলো তরিকা, রেখা গেলেন দিনের নবী, রেখে গেলেন দিনের নবী, উম্মতের লাগিয়া নবী মুহাম্মদ, প্যারা নবী, নবী শিরোমণি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি। ধ্যান করেছে তাই নাজিল হল আল কুরআন, হেরা গুহায় ধ্যান করেছে তাই নাজিল হল আল কুরআন, প্রচার তুমি করলে নবী, প্রচার তুমি করলে নবী, সারা জীবন নবী মুহাম্মদ, প্যারা নবী, নবী শিরোমণি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি। কত মায়ের সন্তান গো, কত নারীর স্বামী, কত মায়ের সন্তান গো, কত নারীর স্বামী, হাসি মুখে দিলে নদীদায়, হাসি মুখে দিলে নদীদায়, তিনি ইসলামের লাগি নবী মুহাম্মদ, প্যারা নবী, নবী শিরোমণি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি, তাহারি শাফাআতে পার হবে গো সকল উম্মতি।